بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي ياسين ياسين والقرآن الحكيم شابوت جان غربو قرآنير إنك لمن المرسلين তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত আলা সিরাতিন মুস্তাকিম তুমি সরল পথে প্রতিষ্ঠিত তানজিলাল আজিজির রহিম কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ جَهَاتِ تُمِي شَتَرْكَ كُرِتِ پَارُو اَمَوْنَ آئَكْ جَاتِكَ جَهَادِرْ پِتْرِ پُرُشْدِرْكَ شَتَرْكَ كَرَا حَوَئِ نَائِ جَهَارْ فَلَوْ هَرَا غَافِلُ لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ঈমান আনিবে না إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয়ই সমান উহারা ঈমান আনিবে না إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون وهرا بوليلو تمرا آمدر متو إيمانوش دائمي الله تو كيشي أبتنو كورن ناي তোমরা কেবল মিথ্যাই বলিতেছ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি وما علينا إلا البلاغ المبين স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم غهرا بوليلو امرا تو تمادر كي امانگلر كارون موني كوري جدي تمرا بيرو تو ناهو تمادر كي ابوشتري پرستراغت حتا كوري بو এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তু শাস্তি অবশ্যই আপতিত হইবে قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন অনুসরণ করো তাহাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আআত্তাখিযু মিন দূনিহি আলিহাতান ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব آمنت بربكم فاسمعون আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম من السماء وما كنا منزلين আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون وها چل كبول اك مهاناد فالي وهارا نتور نستبدو هيا گلو يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون پوریتاب بانده در جنو اوها در نکار جاکنه کنو رسول آشیا چه تاکنه اوها را تاکه ٹھٹا بدروب کریا چه ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وهارا کی لکھو کرنا وها در پور بے کتو مانب گوشتی آمی دھنگش کریا چھی جارا وها در مدد فیری آشی بینا وَإِن كُلُّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ ایبان عبرشوی وها در شکل کے اکتر آمان نکت اپستیت کرا ہوئی بے وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ وہا در جن ایک تی ندارشن مریتو دھوریتری جاکے آمی شنجی بھی تو کری ایبن وہا ہوئی تی اتپن نکری شوشو جہا وہا را آہار کرے وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونَ وَهَتَ آمِن سِشْتِ كُرِي خُرْجُورِ وَعَنْغُرِ الْعُدَّانِ ایبن وَهَتَ اُتْشَرِتُ كُرِي پُرُسْرُبَنِ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ جہاتے اوہر آہار کری تے پارے اوہر فالمول ہوئی تے اتو چھو اوہ در ہستو اوہ سشتی کرے نائی تو بو کی اوہر کرتک گتا پروکاش کری بے نا سبحان اللذی خلق الازواج کلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون پویتر و مہان تینی جنی ادبھیت مانوش ایبان اوہر جہادر کے جانے نا تہادر پرتک کے سشتی کریا چن جوڑا جوڑا کریا وَآيَةٌ لَهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ وَهَا دیر جنو ایک نیدرشن راتری وَهَا ہوئی تی آمی دیبالوک اپشاریتو کری تاکر وَهَا را اندو کرچن ہویا پڑے وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ آر شرج بھربن کرے وہاں ندشت گنتب پر دیکھے یا پراکرم شلی شربگر نیانترن وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ ایبان چاندرے جن نامی ندیشتو کریا چی بیبین نمانجیل ابشش اوہا شسکو باکرو پورتن کھرجور شکر آکار دھارن کرے لَالشَّمْسُ يَنْبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে وَآيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونَ উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌজানে আরোহণ করাইয়া ছিলাম وَخَلَقْنَا لَهُمْ مِنْ مِثْلِهِ مَا يَرْكَبُونَ এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে وَإِن نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُونَ আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ, যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ, এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ, যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব, তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنْتُمْ صَادِقِينَ, উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে। মা ইয়ানযুরুন ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাঘ বিতণ্ডা কালে। ফালা ইস্তাতিউন তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ, যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ, উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল, দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون, ইহইবে কেবল এক মহানাদ তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون, আজ কাহার প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون, এই দিন জান্নাত বাসীগণ আনন্দে মগ্ন থাকিবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون, তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে।